وجبل حيث في رضا رب السماء مذ عرفت الله حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবীলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলীলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযূলা রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাউলি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের আয়াত নম্বর 27 এবং 28 ওই সব পাপিষ্ট জালেমদের কথা, গুনাহগারদের কথা বর্ণনা করেছেন যারা কিয়ামতের দিন বড়ই আক্ষেপ করবে কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলেনি। এতে সমস্ত ওই সব লোকেরা যারা বিরুদ্ধাচরণ করেছে নবীর, পুরোপুরি বিরুদ্ধাচরণ করেছে, আংশিক বিরুদ্ধাচরণ করেছে, হয়তো মুসলিম কিন্তু শিরকের পথ নিয়েছে, বিদাতের পথ নিয়েছে, এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ মুসলিম কিন্তু ফরজ অজেবে ঘাটতি করেছে, কখনো নামাজ কখনো নামাজ নেই, হারাম নাজায়েজ কাজ করেছে, এটা রাসুলের তরিকা না, রাসুলের রাস্তা ধরেনি, ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করেই নি জিরো, দুনিয়ার অনেক কিছু শিখেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু ইসলাম সম্পর্কে ইমানের পিলারই জানে না, ইসলামের পিলারই জানে না, বুনিয়াদী কথাগুলিই জানে না ইসলামের, কোনো প্রয়োজন মনে করেনি। আর না হলে পূর্ণাঙ্গভাবে নবীর পথ ছেড়েছে, যেমন যারা বড় শির করেছে ইসলামের মধ্যে থেকে অথবা ইসলামের বাইরে থেকে শির কুফরি করেছে, অন্য পথ নিয়েছে। এ সকল জালেমদের কথা আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদিহি, স্মরণ করো সেই দিনকে যেদিন জালেম নিজ হাতে কামড় দিবে, হাতের আঙ্গুলে কামড় দিবে, যখন মানুষ দুঃখ কষ্ট প্রকাশ করে আক্ষেপ করে তখন আঙ্গুল কামড়ায়, এটা প্রাচীন যুগ থেকে চলে আসছে, এখন অনেকে করে, হঠাৎ করে উফ দেহ আঙ্গুলে কামড়, ইয়াকুল আর বলবে ইয়া লাইতানি, হাই আফসুস আক্ষেপ, ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবীলা, যদি রাসুলের সাথে রাস্তা ধরতাম, ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, বন্ধু ধর্মীয় বন্ধু হচ্ছে বিদাতি মোল্লা, মুসলিম সমাজের বিদাতি মোল্লা যারা শিরক বিদাতের শিক্ষা দিয়েছে, ধর্মকে বিকৃত করেছে, অপব্যাখ্যা করেছে, যদি তাদেরকে মুরব্বী না মনে করতাম, বন্ধু না মনে করতাম, এরাই মনে হয় আমাদের হিতাকাঙ্ক্ষী সঠিক পথ দেখাচ্ছে, এটা না মনে করতাম। যেসব যুবকদেরকে, যেসব মানুষকে সাথী সঙ্গীরা নষ্ট করেছে, ভালো মানুষ ছিল কিন্তু মদ ধরিয়েছে, খুনি করেছে, সন্ত্রাসী করেছে, চরিত্রহীন ব্যভিচারী করেছে তার সাথী সঙ্গীরা, যদি তাদেরকে বন্ধু বলে না গ্রহণ করতাম, স্কুল কলেজ লাইফে খারাপ ছেলেদের সাথে না চলতাম, ভালো লোককে বন্ধু বানাইতাম, আক্ষেপ করবে। এইরকমই যাদেরকে অসৎ পরামর্শ দিয়ে নাস্তিকতায় লিপ্ত করেছে, শিরকে লিপ্ত করেছে, বিধর্মী করেছে, নামাজি পরিবারের ছেলে ছিল বেনামাজি বেদিন বানিয়ে দিয়েছে, বলবে হায় আফসোস এসব বন্ধু যদি না গ্রহণ করতাম তাহলে এইভাবে জাহান্নামে আসতে হইতো না। আল্লাহ বলছেন যে ওরা আক্ষেপ করে আরো বলবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ্জা আনি, উপদেশ আসার পরে, উপদেশ থেকে আমাদেরকে এরা, এই বন্ধুরা, খারাপ সঙ্গীরা পথভ্রষ্ট করেছে। মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক হচ্ছে অসৎ সঙ্গী, বাল্যজীবন থেকে যদি কারো অসৎ সঙ্গী হয়ে যায় অথবা যৌবনকালে স্কুল লাইফে কলেজ লাইফে মাদ্রাসায় খারাপ সঙ্গীর পাল্লায় পড়ে গেল, চরিত্র নষ্ট করবে, এবাদত নষ্ট করবে, বেদিন বিধর্মী বানিয়ে দেবে, নাস্তিক বানিয়ে দেবে, মুশরিক বানিয়ে দেবে, সব কিছু হতে পারে। ওস্তাদ যদি খারাপ হয়ে যায়, মাদ্রাসা যেখানে পড়াশোনা করলো সেখানে শিরক বিদাতের তালিম শিক্ষা যদি হয় তাহলে বরবাদ করে দেবে। এই জন্য চিন্তা করতে হবে নিজের ছেলেদেরকে দেওয়ার ক্ষেত্রে যে কোথায় আমি দিচ্ছি, তার শিক্ষা অঙ্গ নেই, সে চরিত্রবান একজন মুসলিম তৈরি হবে কি না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে নামাজই থাকবে কি না, আল্লাহ ভীরু হবে কি না, সবসময় চিন্তা করতে হবে। পয়সা শুধু চান, ডাক্তার হলেই হলো, ইঞ্জিনিয়ার হলেই হলো, বেনামাজি বেদিন অফিসার হয়ে ফিরে আসলো, উম্মতে মুসলিম আর কি লাভ আছে, বেদিন বেনামাজি জন্মসূত্রে মুসলিম, আল্লাহ পরকাল সম্পর্কে কোনোদিন তার চিন্তা নেই, আল্লাহকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তা করে না, এইরকম ডাক্তার ইঞ্জিনিয়ার আর অফিসার নিয়ে এই জাতির লাভটাই কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে তারা আরো আক্ষেপ করে বলবে, লাকাদ আযাল্লানি আনি যিকরি, তারা বলবে যে উপদেশ থেকে, উপদেশ আসার পরেও আমাকে গুমরাহ করেছে। ওয়া কানা শাইতানু ইনসানি খাজুলা, আর শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান মানুষকে লাঞ্ছিত করে দেয়, কাজ করিয়ে দেয়, পাপ করিয়ে দেয়, তারপর লাঞ্ছিত করে ছেড়ে দেয়। ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে ইরশাদ করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিনে আল্লাহর দরবারে গিয়ে কেস ফাইল করবেন, বিচার চাইবেন মানব জাতির ওই সব লোকদের বিরুদ্ধে যারা কোরআনে করিমকে পরিত্যাগ করেছে। আল্লাহ পাক তখন মীমাংসা করবেন, বিচার করে দেবেন যে কেন তোমরা আমার এই বিধানকে ছেড়েছিলে, রাসূল তোমাদের জন্য রহমত স্বরূপ ছিলেন, তোমাদের হিতাকাঙ্ক্ষী ছিলেন, কেন তার কথা অমান্য করেছিলে। আল্লাহ পাক বলছেন ওয়াকালা রাসূল, আর রাসূল বলবে কিয়ামতের দিন, ইয়া রব্বে হে প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, মানব জাতি, কারণ নবীকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এই কোরআনকে পরিত্যাগ করেছে, আল্লাহ তুমি বিচার করো। কোরআন পরিত্যাগ করা কয়েক রকম, আর কোরআনের সাথে জড়ানো তার বিপরীত কয়েক রকম। যেই ব্যক্তি কোরআনে কারিমে বিশ্বাস করলো না যে আল্লাহর বিধান আসমানি সিলেবাস প্রত্যেক মানুষের জন্য ফরজ, যে এই কোরআনকে আল্লাহ প্রদত্ত বিধান এবং শেষ বিধান বলে বিশ্বাস করবে, বিশ্বাস করলো না, কোরআন পরিত্যাগ করলো, কোরআন বিশ্বাস করার পরে কোরআনের শিক্ষা লাভ করা, তার অর্থ বোঝা, তার জ্ঞান হাসিল করা, তাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, শিক্ষা তা জানা, সেই নলেজ হাসিল করা, এটা ফরজ। আর যদি না করে তাহলে কোরআন পরিত্যাগকারী। তৃতীয় স্তর হচ্ছে কোরআন পরিত্যাগের, কোরআনের উপর আমল না করা, কোরআনের উপর আমল করা, কোরআনের বাস্তবায়ন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য, এটা হচ্ছে ফরজ। আর যদি না করে তাহলে কোরআন পরিত্যাগ করলো। চতুর্থ স্তর হচ্ছে কোরআনে করিম দিয়ে বিচার ফয়সালা করা, বিচার বিভাগে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সামাজিক বিচারের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, জীবনের সর্বস্তরে কোরআনে করিম দিয়ে বিচার করা, ফয়সালা নিতে হবে কোত্থেকে, কোরআনে করিম থেকে। যদি কেউ কোরআনে করিমকে বিচার বিভাগে না রাখে, এতগুলি মুসলিম দেশ, আর একটি দেশ ছাড়া কোনো দেশ ইসলামী আইনের বাস্তবায়ন করে না, অচল তাদের কাছে, এগুলি থাক, শুধু নামাজ রোজা করো বাস, নামাজ রোজা করতে বাধা নেই, চোরের হাত কাটা, হত্যার বদলে হত্যা, কেসাস, আর অন্যান্য জেনা ব্যবিচার ইসলামিক শাস্তি, দণ্ডবিধান, মদের ইসলামিক শাস্তি, না না না, ওগুলো না, ওগুলো সারা, ওগুলো বর্বরতার যুগের ছিল, কুফরি কথা। যারা আল্লাহ পাকের কিতাব দিয়ে বিচার করবে না, তারা কোরআনকে পরিত্যাগ করলো, অথচ বিচার ক্ষমতা তাদের হাতে, বিচার বিভাগ তাদের হাতে, নেতৃত্ব তাদের হাতে, আপনার পরিবারের মালিক, সুতরাং পরিবারে আপনাকে কোরআন দিয়ে ফয়সালা করতে হবে। ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে একটা ছেলেকে বেশি দিলেন, আর এক ছেলেকে কম, মেয়েকে দিলেন না, বিদায় করে দিয়েছেন বিয়ে দিয়ে, এটা প্রত্যেকটি মুসলিম সমাজে হচ্ছে, হাজারে একটি লোক পাওয়া যাবে না যে আল্লাহ পাক যেভাবে ভাগ করে দিয়েছেন মেয়েকে সেভাবে দিচ্ছে, হাজারে একটা পরিবার পাবেন না আমাদের মুসলিম সমাজে, কি করে নাজাত পাবে, কিয়ামতের দিনে জান্নাত থেকে বঞ্চিত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কাতা আল্লাহ মিরাসাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি কোন ছেলে মেয়েকে বঞ্চিত করবে, মেয়েকে দিল না, আরে ছেলেকে দিতে হবে, মেয়ে তো অপর ঘরে চলে গেছে, আল্লাহ পাক তার জান্নাতের ভাগকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে। এইরকম বাবা মা জান্নাত পাবে না যারা এরকম জুলুম করে দুনিয়া থেকে যাচ্ছে। নিজের পারিবারিক ক্ষেত্রে আপনি ইসলাম দিয়ে বিচার করেন না, আর রাষ্ট্রনীতির কথা চিন্তা করবেন, অর্থনীতির কথা চিন্তা করবেন? কোরআন পরিত্যাগ করেছে, আল্লাহ রসুল বিচার দিবেন এইসব অভিভাবক বাপদের বিরুদ্ধে যারা জুলম অত্যাচার করেছে মেয়েদের ওপর, কোরআন বিচার দিবে ওই সব লোকদের বিরুদ্ধে যারা কোরআনে কেরিমের দাওয়াত পেশ করেনি, নিজে মোল্লাজি টুপি নিয়ে মসজিদে নামাজ পড়েছে, আর তার একটি ছেলে নামাজ পড়ে না, সবকে একসাথে খাওয়াই দাওয়াই ভক্তি করে, একটি বউ পর্দা করে নামাজ পড়ে না, ইসলামিক পরিবেশ নেই, সে মরে গেলে একটি লোক তার বাড়িতে নামাজই নেই, অধিকাংশ পরিবারের অবস্থা এরকম, ইসলামের দাওয়াত নিজের বাড়িতেই দিল না, ইসলাম প্রচার করলো না, ইসলামের কথা যারা জানে না তাদের কাছে সুন্দর রূপে তুলে ধরলো না, এই দায়িত্ব আল্লাহ এই উম্মতের আলেম সমাজের বিশেষ করে দিয়েছেন, আর প্রত্যেক জ্ঞানী মানুষের দায়িত্ব রয়েছে তার আশেপাশেই দিন ইসলামের লিগ করবে, দিন ইসলাম পৌঁছাবে কোরআন সুন্নাহ ভিত্তিক, যদি না করে তাহলে কোরআন পরিত্যাগ করলো। এই পাঁচটি দিক আপনাদের সামনে তুলে ধরলাম কোরআন পরিত্যাগ করার, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে অভিযোগ করবেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান মিনাল মুজরিমিন, আর এইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু সৃষ্টি করেছি অপরাধীদের মধ্য থেকে। যত অপরাধী রাসূলের শত্রু, নবীর শত্রু, সৎ লোকদের শত্রু। ওয়া কাফা বি রাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, আর হে নবী তোমার প্রতিপালক হেদায়াত দেওয়ার জন্য, দিক নির্দেশনার জন্য আর সাহায্য করার জন্য যথেষ্ট। ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর কাফেররা বলতো, লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, তাদের আরেকটি সংশয় ছিল যে আল্লাহ যদি কোরআনই নাজিল করেছে তো একবারই দিয়ে দিত, একবারে কোরআন একটা বইয়ের আকারে নাজিল হয়ে যেত আর আমরা দেখে নিতাম, মেনে নিতাম। এইভাবে দুটা চারটা আয়াত, দুটা চারটা আয়াত মোহাম্মদ বলছে আমার কাছে আজকে আয়াত এসছে, আজকে ওহী এসছে, এইরকম কেন? কাযালিক আল্লাহ বলছেন এইভাবেই নাজিল হবে, লেনুসাব্বিতা বিহি ফুআদাক, হে নবী যাতে করে ধীরে ধীরে কোরআন নাজিল করার মাধ্যমে তোমার হৃদয়কে আমি সুদৃঢ় করি। মাঝে মধ্যে আসমান থেকে গাইড হচ্ছে, মাঝে মধ্যে আসমান থেকে ওহি আসছে, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকে মজবুত করা হবে, সান্ত্বনা দেওয়া হবে। আপনি আপনার ছেলেকে যদি মাঝে মধ্যে উপদেশ দিতে হয়, প্রতিদিন একটা করে উপদেশ, তাহলে প্রতিদিন স্মরণ করাচ্ছেন, আর বছরে একটা লম্বা উপদেশ এক ঘন্টা বসিয়ে দিয়ে দিলেন, আর এক বছর কিছুই নেই, তাহলে সব ভুলে যাবে কি বলেছিলেন। আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তালনাহু তারতিলা, আর তাকে ধীরে ধীরে আমি পাঠ করিয়েছি, আবৃত্তি করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে যখন যেই রকমের সমস্যা, যখন যেই রকমের প্রয়োজন, তখন সেই রকমের বিষয়গুলি নাজিল করেছেন, যাতে করে উপদেশ আসতে থাকে আর উপদেশ মানুষ গ্রহণ করতে থাকে। একসাথে আসলে থেকেই যেত, কোথায় আছে খুঁজো, এর এই সমস্যার সমাধান কোথায় আছে, কোন পাতায় আছে খুঁজো। পক্ষান্তরে যখন সমস্যা এসছে তখনই সমাধান এসছে, যখন সমস্যা দেখা দিয়েছে তখনই সমাধান এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনার কারণ হয়েছে, আর মুসলিম সমাজের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান করাও সহজ হয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ফুরকানের আয়াত নম্বর 32-এ, যে আল্লাহ পাক একবারে কোরআন নাজিল করেননি, এই জন্য যাতে করে সেটা সুদৃঢ় করা সম্ভব হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সান্ত্বনা দেওয়া সম্ভব হয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন লিতাকরাহু আলা নাসি আলা মুখস, যাতে করে ধীরে ধীরে জনসাধারণকে, সাহাবায়ে কেরামদেরকে তুমি পড়িয়ে দিতে পারো। অল্প অল্প নাজিল হচ্ছে আর তাদেরকে পড়িয়ে দিচ্ছ, তারা মুখস্থ করে নিচ্ছে, তার অর্থ বুঝে নিচ্ছে। একসাথে নাজিল হলে সেটা হয়তো হইতো না। 23 বছরে আল্লাহ পাক এ কোরআন কারিমের নাজিল করা কমপ্লিট করেছেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসিরা, আল্লাহ পাক আরো বলছেন হে নবী তোমার কাছে যে কোনো সমস্যা যখন নিয়ে আসে তখন আমি সঠিক সমাধান নিয়ে আসি, ওয়া আহসানা তাফসিরা, এবং উত্তম ব্যাখ্যা বা সুন্দর ব্যাখ্যা আমি পেশ করি। যখন যেই রকমের সমস্যা তখন সেই রকম সমাধান এবং উত্তম ব্যাখ্যা আমি পেশ করি। আল্লাযিনা ইউহশারুনা আলা উজুহিম, কাফের উলায়কা শাররুম মাকানাম, তারা স্থানের দিক থেকে বড় জঘন্য অবস্থায় থাকবে। ওয়া আদাল্লু সাবিলা, আর রাস্তার দিক থেকে বড়ই রাস্তা হারা, পথ হারা হবে। ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাব, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে কিতাব তাওরাত দিয়েছিলাম, এবং তার সাথে তার ভাই হারুনকে তার সাহায্যকারী বানিয়েছিলাম, ওজির সাহায্যকারী বানিয়েছিলাম। ফাকুলনা, এবং আমি বলেছিলাম ইযহাবা ইলাল কওমিল লাযিনা কাযযাবু আয়াতানা, তোমরা দুইজনে যাও ওই জাতির কাছে যারা আমার আয়াত বিধানকে অস্বীকার করেছে। ফাদাম্মানাহুম তাদমীরা, কিন্তু তারা যখন মানেনি, অর্থাৎ ফেরাউন, ফেরাউনের অনুসারীরা তাদেরকে আল্লাহ পাক সমূলে বিনাশ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিলেন। ওয়া কওমা নূহিন, আর নূহ আলাইহিস সালামের জাতির কথা স্মরণ করো। লাম্মা কাযযাবুর রুসুল, যখন তারা বহু নবীকে অস্বীকার করেছে, নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, হতে পারে আরও নবী আল্লাহ পাঠিয়েছিলেন। আর একটা অর্থ হচ্ছে যে এক রাসূলকে অস্বীকার করা তার মানে আল্লাহ পাকের অন্যান্য সমস্ত দূত, সমস্ত রাসূলকে অস্বীকার করা। আগা রাখনাহম, তখন আমি তাদেরকে ডুবিয়ে ধ্বংস করেছিলাম। ওয়াজা আল্লাহ লিন্নাস আয়া, মানব জাতির জন্য তাদেরকে নিদর্শন বানিয়ে দিয়েছিলাম, শিক্ষণীয় বিষয়, এইরকম তোমরাও করলে তোমাদের দুর্দশা এরকম হবে। ওয়া আতাদান আলী জালেমিন আজাবান আলিম, আর জালেমদের জন্য আমি ভয়াবহ শাস্তি তৈরি করে রেখেছি। ওয়া আদম ওয়া সামুদ, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, ওয়া আসহাব আর-রাস, আর কুব বাসিরা, শোয়েব আলাইহিস সালামের জাতি, ওয়া কুরুনান বাইনা যালিকা কাসীরা, আর এর মাঝে বহু জাতিকে আমি সৃষ্টি করেছি, আর তাদের পাপের কারণে, শিরকের কারণে, অবাধ্যতার কারণে ধ্বংস করেছি। ওয়া কুল্লান দারাবনা লাহুল আমসাল, আর প্রত্যেকটির আমি উপমা পেশ করেছি। ওয়া কুল্লান তাব্বারনা তাতবীরা, আর প্রত্যেকটি জাতিকে অবাধ্য হওয়ার কারণে ধ্বংস করে দিয়েছি। ওয়ালাকাদ আতাউ আলাল কারিয়াতিল লাতি উমতিরাত মাতারাস সাউ, আল্লাহ পাক বলছেন এই মক্কার মুশরিকদেরকে, আরবের কাফেরদেরকে, যে এরা তো এমন এলাকা দিয়ে অতিক্রম করে যখন ব্যবসায়ী সফর করে এরা শাম দেশের দিকে, তখন এরা মৃত সাগরের পাশ দিয়ে যায়, আর মৃত সাগরের এলাকায় লুত আলী সাল্লামের অবাধ্য নোংরা জাতিকে, তাদেরকে আমি ধ্বংস করেছি, দেখেও শিখে না। আল্লাহ বলছেন নিশ্চয় তারা আসে, মানে অতিক্রম করে সেই জনপদ হয়ে যার ওপর খারাপ বৃষ্টি বর্ষণ করা হয়েছে, ওম তেরাত মাতারা সৌ, তাদের ওপর খারাপ বৃষ্টি বর্ষণ করা হয়েছে। আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা, তারা কি এগুলি দেখে না চিন্তার দৃষ্টি দিয়ে? বালকানু লা ইয়ারজুনা নুশুরা, বরং এরা আসলে পুনরুত্থানে বিশ্বাসই করে না যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এ কথা আসলে বিশ্বাসই করে না। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইজারা আও কাহিয়া নবী, যখন তোমাকে এই কাফেররা দেখে, ইন ইয়াত্তাখিজুনাকা ইল্লা হুজুয়া, তোমাকে নিয়ে ঠাট্টা তামাশা করে। এই রকমই যারা বেদিন আল্লাহ দ্রোহী তাদের চরিত্র, ভালো মানুষকে দেখলে ঠাট্টা করবে, উলঙ্গ হয়ে আছে ঠাট্টা করবে না, কিন্তু এই ঢিলাঢালা পোশাক যদি পরে থাকে, দাঁড়িয়ে রাখে ঠাট্টা করবে, ইসলামিক কথাবার্তা বললে ঠাট্টা করবে, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র আর আল্লাহ দ্রোহী। আর শীঘ্রই জানতে পারবে তারা যখন আজাবকে দেখে নেবে আল্লাহ পাকের, মান আদাল্লু সাবিল্লা, কার পথ ভ্রষ্ট ছিল, কে গুমরাহির পথে ছিল বেশি। আর আয়তা মানে তাখাজা ইল্লাহু হাওয়াহু, হে নবী তুমি কি বলতে পারো ওই লোক সম্পর্কে বা ওই শ্রেণীর মানুষ সম্পর্কে যারা নিজেদের খেয়াল খুশিকে, কুপ্রবৃত্তিকে ইলাহ মাবুদ বানিয়ে ফেলে, উপাস্য বানিয়ে ফেলেছে, মন মিজাজ মোতাবেক চলে, শুকুর কুকুর খায় ওটাই ভালো লাগে ওকে সেই জন্য করে, মদ খায় ভালো লাগে সেই জন্য করে, নামাজ পড়ে না ভালো লাগে ওইটাই, পাপ করে ভালো লাগে সেটাই, জেনা করতে ভালো লাগে, বিবাহ করতে চায় না, বিবাহ করে এই দায়িত্ব নিতে চায় না কাঁধে, এরাও গাইরুল্লাহর পূজারী। আল্লাহ বলছে তারা মনের পূজা করে। ইত্তাখাজা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে নবী তুমি কি তাদের কর্মবিধায়ক হবে, তাদের দায়িত্ব তোমার নেই, আমি তাদের হিসাব নেব। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, তুমি কি মনে করছো তাদের অধিকাংশ লোক শুনে আর বুঝে না, নির্বোধ, এরা শুনতেও চায় না বুঝতেও চায় না, ইনহুম ইল্লা কাল আনআম, এ অবাধ্যরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, কাল আনাম গবাদি পশুর মতো, বালহুম আদাল্লু সাবিলা, বরং গবাদি পশুর চাইতে এরা পথহারা হতভাগা, কারণ পশু বুঝে যে কোনটা তার খাদ্য কোনটা খাদ্য না, কেমনভাবে চলতে হবে কেমন হচ্ছে তো অনেকটাই বুঝে, অনেক কিছু বুঝে, কোথায় ভয় আছে কোথায় গর্ত আছে বুঝে, কিন্তু আল্লাহ পাক মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, তারপরেও তার স্বাস্থ্যের ক্ষতি, বিড়ি সিগারেট মদ গাঁজা হিরোইন তারপর তাই করে, সত্য মিথ্যার যাচাই করার চেষ্টা করে না। একজন মানুষ দিনে পাঁচবার করে পবিত্রতা অর্জন করে, উজু করে, সে ভালো নাকি দিনে একবার শুধু চোখ মুখটা ধয় সে ভালো, এটা কি বুঝে না একজন রুচিশীল মানুষ? তাহলে গরু ছাগলের মতো যারা বুঝলো না, তারা গরু ছাগল চাইতেও নিকৃষ্ট, আল্লাহ পাক এই অর্থে বলেছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন আলাম তারা, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না, এলা রব্বিকা, তোমার রবকে দেখো, যে কাইফা মাদ্দা জিল্লা, কিভাবে ছায়াকে আল্লাহ সম্প্রসারিত করেছেন, ছায়া লম্বা হয় ছোট হয়, সকালবেলা যখন সূর্য ওঠে লম্বা ছায়া থাকে কোনো গাছপালার বাড়িঘরের, ধীরে ধীরে ধীরে ছোট হয়ে যায়, দুপুর হয় তখন মাথার উপর সূর্য আবার ধীরে ধীরে লম্বা হইতে লাগে, কেমনভাবে আল্লাহ ছায়াকে সম্প্রসারিত করেন। ওয়ালাউশা, আল্লাহ যদি চাইতেন না যে আল্লাহ সাকে না, তাহলে এই ছায়া থেমেই থেকে যেত, অথবা ছায়া হইতো না, সূর্য স্থির থেকে যেত। সোম্মা জা আল্লাহ শামসে আলী হে দলিলা, অতপর আমি এই ছায়ার ওপর সূর্যকে দিক নির্দেশক করেছি, ছায়া কমে বাড়ে এই সূর্যের চলার ভিত্তিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন সোম্মা কাবাজনাহু ইলাইনা কাবজা ইয়াসিরা, অতপর আমি ধীরে ধীরে এই ছায়াকে কমিয়ে দিই, সংকুচিত করে দিই, আর সন্ধ্যা হয়ে আসে রাতের অন্ধকার ছেয়ে যায়। ওয়াহুয়াল্লাজি জা আল্লাকুম আল্লাইলা লিবাস, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য রাতকে করেছেন তোমাদের জন্য আরামদায়ক, যেমন শরীরের আবরণ হচ্ছে পোশাক, ওই জন্য লিবাস আল্লাহ বলেছেন রাতকে। ওয়ান নাওমা সুবাতান, আর ঘুমকে করেছে তোমাদের জন্য আরামদায়ক বস্তু, না ঘুমালে তোমার আরাম পাবে না। ওয়াজা আল্লাহ নাহারা নসুর, আর দিনকে করেছি তোমাদের জন্য ওঠার সময়, দিনে উঠবে কাজকর্ম। পূর্বে দয়ার পূর্ব মুহূর্তে, অর্থাৎ এখানে রহমত বলতে বৃষ্টি বোঝানো হয়েছে, বৃষ্টি নামার আগে বাতাস প্রবাহিত হয় আর বাতাসে বিক্ষিপ্ত মেঘগুলিকে এক জায়গায় একত্রিত করে, তারপরে বৃষ্টি বর্ষণ শুরু হয়। ও আনজাল্লা মিনাস সামায় মা আনতাহুরা, এবং আকাশ থেকে আমি পবিত্রতা দানকারী পানি নাজেল করেছি, সবচেয়ে বিশুদ্ধ পানি হচ্ছে আকাশের পানি, বৃষ্টির পানি। লেনহিয়া বেহি বালদা তাম্মাইতা, যাতে করে আমি এই পানি দ্বারা মৃত অনাবাদ ভূমিকে জীবিত করি। ও নুস্কিয়াহু মিম্মা খালাকনা আন আমা ওয়া আনাসিয়া কাসীরা, আর এই পানি আমি পান করাই আমার সৃষ্টি থেকে বহু পশু প্রাণীকে, ওয়া আনাসিয়া কাসীরা, আর অসংখ্য মানুষকে। আল্লাহ পাক এই পানি দান করেছেন তার সৃষ্টিকে। ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম, আর নিশ্চয়ই আমি এই পানিকে, কেউ কেউ বলছেন হু মানে এই পানি, যে বৃষ্টির কথা আলোচনা চলছে, এই পানিকে আমি ভাগ বন্টন করেছি, সবসময় একই জায়গায় বৃষ্টি বর্ষণ করি না, কখনো এখানে বৃষ্টি হচ্ছে কখনো আর অন্য জায়গায় হচ্ছে, একই শহরের এক কিনারায় আজকে হচ্ছে আর আরেক কিনারায় অন্য সময় হচ্ছে। আল্লাহ পাক এক দেশে কোনো সময় বৃষ্টি দিচ্ছেন আর এক দেশে কোনো সময় বৃষ্টি দিচ্ছেন, এই বৃষ্টির ভাগ বন্টনের কথা, যাতে করে আল্লাহর জমিন আবাদ হয় আর মানুষের জন্য রিজিক উপজীবিকার ব্যবস্থা হয়। কেউ কেউ বলেছেন সাররাফনা মানে এখানে বর্ণনা করা, আর হু মানে কোরআনে করিমের কথা, কোরআন ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহু, আর নিশ্চয় আমি কোরআনে করিমকে সুন্দরভাবে তাদের সামনে বর্ণনা করে দিয়েছি। লিয়াজ্জাকারু, যাতে করে তারা উপদেশ নিতে পারে, এই বৃষ্টি থেকে উপদেশ নেওয়া রয়েছে সৃষ্টিগত উপদেশ, আর আল্লাহ পাকের কোরআন থেকে শরীয়তগত তাতে উপদেশ রয়েছে যা থেকে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে। ফাবা আকসারুন নাস, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করেছে উপদেশ নিতে, ইল্লা কুফুরা, তারা অকৃতজ্ঞই হয়েছে। ওয়ালাউ শিনা লাবাসনা ফি কুল্লি কারিয়াতিন নাযীরা, আমি যদি চাইতাম তাহলে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক শহরে আমি একজন করে নবী পাঠিয়ে দিতাম, এক এক অঞ্চলের এক এক নবী, যেমন আগে আল্লাহ পাক করেছেন। কিন্তু আমি চাইলাম যে শেষ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের মানবতার জন্য পাঠাই, একটি উম্মত একটি জাতি করার জন্য মানুষকে আমি একজন রাসুল সমস্ত বিশ্বের জন্য পাঠিয়েছি। এটাই হচ্ছে আল্লাহ পাকের শেষ সিলেবাস, শেষ দিন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, সুতরাং হে নবী কাফেরদের কথা মানিও না, কাফেরদের অস্বীকারীদের সব কথাই যদি মানো তাহলে বিভ্রান্ত করে দেবে, তাদের সব দাবি দাবা পূরণ করতে পারবে না। ও জাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বিহি মানে এখানে কোরআনে করিম, কোরআনে করিম দিয়ে তুমি বড়ই জিহাদ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম দিয়ে এখানে সংগ্রাম করতে বলেছেন, প্রচেষ্টা চালাতে বলেছেন, জিহাদের ব্যাপক অর্থ। তাহলে কোরআন দিয়ে জিহাদ হয় সেটা হচ্ছে কোরআনে করিমের প্রতি বিশ্বাস, কোরআনে করিমের বাস্তবায়ন, কোরআনে করিমের শিক্ষার প্রচার প্রসার, কোরআনে করিমের দিকে দাওয়াত দেওয়া, কোরআনে করিম দিয়ে বিচার করা, এ হচ্ছে কোরআনে করিম দিয়ে জিহাদ করা। মানুষের কাছে কোরআনে করিমের আদর্শ পৌঁছে দিবেন উত্তম রূপে, কোরআনে করিমের কারো কাছে অনুবাদ পৌঁছাবেন, কারো কাছে বক্তব্য পৌঁছাবেন, যেইভাবে পৌঁছালে মানুষকে আল্লাহর দিনের দিকে ফিরানো যায়, এ হচ্ছে কোরআনে করিম দিয়ে জিহাদ করা, যাকে আল্লাহ জিহাদান কবিরা বলেছেন, বড়ই জিহাদ বলেছেন। এখানে আমাদের সময় শেষ হয়েছে, সুতরাং আমরা এখানে আমাদের কথা সমাপ্ত করছি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন আর কোরআনে করিমের হক আদায় করার মুসলিম উম্মাকে তৌফিক যেন দান করেন। ওসল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।